ওগো রাসুলে আরাবি, আমি তোমারই আশিক। শয়নে স্বপনে সারা দিবা জামি, আমি তোমাকেই খুঁজে ফিরি। একটি বার, অন্তত একটি বার তোমার দর্শন দাও। ইয়া রাসুলে আরাবি, আমি আশিক তোমারি। শয়নে স্বপনে তোমায় খুঁজি গো দিবাজ আমি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। শয়নে স্বপনে তোমায়, শয়নে স্বপনে তোমায় খুঁজি গো দিবাজ আমি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। দিবানিশি মন উতলা, জপে শুধু সল্লুয়ালা। তোমার প্রেমে কাদায়ামায় উদাস করে ভাবনা। হৃদয় উড়ে পাক মদিনায়, রওজাতে গো সালাম জানায়। হৃদয় উড়ে পাক মদিনায়, রওজাতে গো সালাম জানায়। তোমার নূরে কর উজালা, দিদার দেখাও প্রিয় নবী। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। এই জনমের স্বপন আমার, শুধুই নবী দিদার তোমার। হিজাব উঠাও বদন দেখাও, চুমিতে দাও কদম তোমার। মজনু হয়ে ডাকি তোমায়, রওজা পাকের খোলো গোদার। মজনু হয়ে ডাকি তোমায়, রওজা পাকের খোলো গোদার। দিদার দিয়ে ধন্য করো হে প্রিয়তম নবী। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। ইয়া রাসূলে রাবি, আমি আশিক তোমারি। ইয়া রাসূলে।